নীরবে আজি চোখের ভাষা বলে যাই মনের কথা মুখোমুখি এই শান্তি নিরে কোথাও যেন এক প্রশ্ন থাকে নীরবে আজি চোখের ভাষা বলে যাই মনের কথা মুখোমুখি এই শান্তি নিরে কোথাও যেন এক প্রশ্ন থাকে আজি চোখের ভাষা ভুলে যায়।